أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي পরম দয়ালু আল্লাহর নামে والطور শপথ দূর পর্বতের وكتاب مسطور শপথ কিতাবের যা লিখিত আছে في رق منشور উন্মুক্ত পত্রে والبيت المعمور শপথ বাইতুল মামুরের والسقف المرفوع شপথ সমুন্নত আকাশে والبحر المسجور এবং شপথ উদ্বেলিত সমুদ্রে ان عذاب ربك لواقع তোমার প্রতিপালকের শাস্তি তো অবশ্যম্ভাবী ما له من دافع ইহার নিবারণকারী কেহ নাই يوم تمور السماء مورا যেদিন আকাশ আন্দোলিত হইবে প্রবল ভাবে وتسير الجبال سيرا এবং পর্বত চলিবে দ্রুত فويل يومئذ للمكذبين দুর্ভোগ সেই দিন সত্য অস্বীকারীদের الذين هم في خوض يلعبون যারা ক্রীড়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে يوم يدعون الى نار جهنم دعا যেদিন উহাদেরকে ধাক্কা মারিতে মারিতে লইয়া যাওয়া হইবে জাহান্নামের অগ্নির দিকে هذه النار التي كنتم بها تكذبون ইহাই সেই অগ্নি যাহাকে তোমরা মিথ্যা মনে করিতে افسحر هذا ام انتم لا تبصرون ইহা কি জাদু নাকি তোমরা দেখিতে পাইতেছ না اصلوها فاصبروا او لا تصبروا سواء عليكم انما تجزون ما كنتم تعملون তোমরা ইহাতে প্রবেশ করো অতঃপর তোমরা ধৈর্য ধারণ করো অথবা ধৈর্য ধারণ না করো উভয়ই তোমাদের জন্য সমান তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল তোমাদেরকে দেওয়া হইতেছে ইন্নাল মুত্তাকিন ফি জান্নাতিন ওয়া নাঈম মুত্তাকিরা তো থাকিবে জান্নাতে ও আরাম আয়েশে فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم তাহাদের প্রতিপালক তাহাদেরকে যাহা দিবেন তাহারা তাহা উপভোগ করিবে এবং তাহাদের রব তাহাদেরকে রক্ষা করিবেন জাহান্নামের আযাব হইতে তোমরা যাহা করিতে তাহার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করিতে থাকো متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين তাহারা বসিবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়া আমি তাহাদের মিলন ঘটাইব আয়াতলোচনা হুরের সঙ্গে والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين এবং যাহারা ইমান আনে আর তাহাদের সন্তান সন্ততি ইমানে তাহাদের অনুগামী হয় তাহাদের সঙ্গে মিলিত করিব তাহাদের সন্তান সন্ততিকে এবং তাহাদের কর্মফল আমি কিছু মাত্র হ্রাস করিব না প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী আমি তাহাদেরকে দিব ফল মূল এবং গোস্ত যাহা তাহারা পছন্দ করে সেখানে তাহারা পরস্পরের মধ্যে আদান প্রদান করিতে থাকিবে পান পাত্র যাহা হইতে পান করিলে কেহ অসার কথা বলিবে না এবং পাপ কর্মেও লিপ্ত হইবে না ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون তাহাদের সেবায় নিয়োজিত থাকিবে কিশোরেরা সুরক্ষিত মুক্ত সদৃশ وأقبل بعضهم على بعض يتساءلون তারা একে অপরের দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিবে قالوا إنا كنا قبل في أهلنا مشفقين এবং বলিবে পূর্বে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম فمن الله علينا ووقانا عذاب السموم অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন এবং আমাদেরকে অগ্নিশাস্তি হইতে রক্ষা করিয়াছেন إنا كنا من قبل ندعوه إنه هو البر الرحيم আমরা পূর্বে আল্লাহকে আহ্বান করিতাম তিনি তো কৃপাময় পরম দয়ালু فذكر فما أنت بنعمة ربك بكاهن ولا مجنون অতএব তুমি উপদেশ দান করিতে থাকো তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গণক নও